إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক সপ্তাহ পর্যন্ত শয়তানের হামলা নিয়ে আলোচনা পেশ করছিলাম। গত সপ্তাহে আলোচনা হয়েছিল শয়তানের হামলা সালাতের ভিতরে, শয়তানের হামলা উযুর ভিতরে, শয়তানের হামলা ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে, এমনকি স্ত্রী সহবাসের সময়, খানা পিনার সময়, সব সময় শয়তান আক্রমণ করার চেষ্টা করে। আজকের আলোচনা শয়তানের অস্ত্র, শয়তান হামলা করার জন্য কি কি অস্ত্র ব্যবহার করে। আপনারা জানেন যে কোনো ক্ষেত্রে হামলা করার জন্য, আক্রমণের জন্য অস্ত্র ব্যবহার করা হয়, শয়তানও এরকম কিছু অস্ত্র ব্যবহার করে। আজকের আলোচনা শয়তানের আক্রমণের অস্ত্রসমূহ। শয়তানের আক্রমণের অস্ত্র দুই রকম, এক প্রকার হচ্ছে ধর্মীয়, আর এক প্রকার হচ্ছে পার্থিব। ধর্মীয় আক্রমণের ক্ষেত্রে শয়তান হামলা চালায় এক শ্রেণীর আলেমদের মাধ্যমে। আমরা এ কথা সবসময় আলোচনা করে থাকি, ওলামায়ে কেরামদের মর্যাদা অপরিসীম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা আলেম, যারা জানে, আর যারা জানে না তারা কি সমান? বলো হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে অন্ধ আর যে চোখে দেখে তারা কি সমান? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সনদ প্রদান করেছেন, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বান্দাদের মধ্য থেকে আলেমরাই যথাযথ ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন, কাফাদলি আলা আদনাকুম, আমার মর্যাদা যেরকম তোমাদের সাধারণ ব্যক্তির উপরে, আলেমের মর্যাদা আবেদের উপরে সেরকম। এরকম অসংখ্য হাদিস রয়েছে, সঙ্গে সঙ্গে হাদিসে এটাও বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খায়রাল খিয়ারে খিয়ারুল উলামা, সমস্ত ভালোর মধ্যে সবচেয়ে ভালো আলেমদের মধ্যে যারা ভালো। পক্ষান্তরে তিনি বলেছেন, ওয়া ইন্না শাররাস শাররে শিরারুল উলামা, নিকৃষ্টতম, নিকৃষ্টের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে আলেমদের মধ্যে যারা নিকৃষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাআফাযু বিল্লাহি মিন জুব্বিল হুজন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে আশ্রয় প্রার্থনা করো, পানা চাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, আমার জুব্বুল হুজুন, জুব্বুল হুজুন কি জিনিস, কিসের থেকে আমাদেরকে আপনি আল্লাহর কাছে পানা চাইতে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াদিন ফি জাহান্নাম, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটি গর্ত, জাহান্নামের একটি ময়দান। ইয়াতাআযযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবাআমি আমাররাহ, যেই জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নাম গুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমাইয়াদখুলহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কঠিন জাহান্নামে কারা প্রবেশ করবে? আবু জাহাল, ফিরাউন, নমরুদ, হামান, শয়তান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, এই জাহান্নাম স্পেশাল তৈরি করা হয়েছে ওই সমস্ত আলেমদের জন্য যারা দুনিয়ার ভিতরে পার্থিব স্বার্থের জন্য শাসকদের গোলামি করে অথবা লৌকিকতার জন্য আমল করে, মানুষ যাতে খুশি হয়, সর্বজন প্রিয় হওয়া যায়, কেউ যাতে বিরুদ্ধে না যায়, এই রকম পপুলার হওয়ার জন্য যে আলেমরা বর্ণনা করে, ওয়াজ করে, খেতাব দেয় অথবা অন্য কোন বিষয়ে আলে আমল করে, তাদের জন্যই রয়েছে সে জাহান্নাম। অফি রিওয়ায়াতিন আল উলামা আল্লাযিনা ইয়াজুরুনা আল উমারা, ওই সমস্ত আলেমদের জন্য যারা শাসকদের সঙ্গে পার্থিব স্বার্থের জন্য যোগাযোগ রক্ষা করে চলে। এক কথায়, শাসকদের পাঁচটা গোলাম যারা কোরআন এবং সুন্নাকে গোপন করে অথবা এড়িয়ে যায় এবং এই তাগুত শাসকদের পক্ষে ফতোয়া জারি করে, সেই আলেমদের কথাই বলা হয়েছে। হাদিসটা মিশকাতের কিতাবুল ইলমে দেখবেন, সনদ যদিও দুর্বল কিন্তু অনেক হাদিস এ ব্যাপারে রয়েছে। যুগে যুগে এক শ্রেণীর আলেমরা এই হামলা করেছে, যেটা আমার আলোচনায় প্রায়ই শোনা যায়, ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক, দ্বীনকে ধ্বংস করেছে যুগে যুগে দুই শ্রেণীর লোকেরা, আল মুলুক, এক হচ্ছে শাসক গোষ্ঠী, ইল্লাল মুলুক আহবারু সুইন ওয়া রুহবানুহা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সেই শাসকদের পাঁচটা গোলাম, এক প্রকার আলেম, রাহেব এবং পাদ্রী। বর্তমানেও আমরা এর ব্যতিক্রম দেখি না, এই সমস্ত নীতিভ্রষ্ট আলেমরা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। আমি এই আলেমদেরকে শয়তান বলছি না, গত জুমাতেও বলেছিলাম, এদের চরিত্র দিনের রোগীর সাদৃশ্য, ভূতে যদি কাউকে ধরে, দিন ভূত যদি কার উপরে চেপে বসে, তখন সে যে কথাগুলো বলে তার মুখ দিয়ে বের হয় কথাগুলো জেনের। একবার এজন্য বলেছেন, উনহি কা মাহফিল সওয়ার তাহ চিরাগ মেরি হায় রাত উনকি, উনহি কা মতলব কহ রাহা হো জুবা মেরি হায় বাত উনকি, আমি তাদের মঞ্চ সাজাই, বাতিতে আমার রাত্র তাদের, আমি তাদের কথাগুলোই বলি, মুখটা আমার, ভাষাটা ওদের। এটা কোরআনের দলিল রয়েছে, সূরায়ে মুজাদালা 58 নম্বর আয়াতের 19 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদের সম্পর্কে বলেছেন, ইস্তাহাওয়াযা আলাইহিমুশ শাইতানু ফা আনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন। ইস্তাহাওয়াযা আলাইহিমুশ শাইতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান তাদের উপরে চেপে বসেছে, শয়তান তাদের উপরে ভর করে বসেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। আল্লাহকে ভয় করা, আল্লাহর বিধানকে প্রচার করা, নির্ভয়ে স্পষ্টভাবে আল্লাহর বিধানকে তুলে ধরা, এটা শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে। তারা শাসকদের শক্তি, বাতিলের অস্ত্র, বাতিলের সমর্থন ইত্যাদি দেখে তারা ভয় পেয়ে গেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, তারা আল্লাহর জিকিরকে ভুলে গেছে, ভুলিয়ে দিয়েছে শয়তান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকদেরকে উপাধি দিয়েছেন, উলাইকা হিযবুশ শাইতান, এরা শয়তানের দল, শয়তানের হিযব, শয়তানের দল। এরপরে বলছেন আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন, জেনে রাখো শয়তানের দল ক্ষতিগ্রস্তই হবে। এই জাতীয় লোকেরা যখন কোনো ব্যক্তি সারা জীবন অন্যায় করে, পাপ করে, জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর ইবাদতে রত হয়, সেই সময় শয়তানের রূপ ধরে হামলা চালায়, তুই এরকম আল্লাহকে ডাকলে পাবি না, সারা জীবন অন্যায় করেছিস, পাপ করেছিস, এখন আল্লাহকে ডাকলে চলবে না, দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে গেলে উকিল ধরা লাগে, মন্ত্রীর সুপারিশ লাগে, জজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগে, ঠিক এরকম তোকেও আল্লাহকে পেতে হলে উকিল ধরতে হবে, পীর ধরতে হবে। এর দলিল আমরা বহুবার পেশ করেছি, এদেশের হাক্কানি পীর নামে সনদধারী লক্ষ লক্ষ মুরিদের পীর চরমনাই পীর সাহেবের বইতে লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না, পীর অনুনয় বিনয় করিয়া তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, ওই অনুনয় বিনয়ের প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে কবুল করিয়া লন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য আয়াতে সাফ বলে দিয়েছেন, মাইয়ামাল সু আন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রাহিমা, যে ব্যক্তি অন্যায় করে, জুলুম করে, পাপ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে, অত্যাচার করেছে, অন্যায় করতে করতে সীমা ছাড়িয়ে গেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর দিকে রুজু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে আল্লাহকে রাগান্বিত পাবে না, আল্লাহ তাকে বিমুখ করে দিবেন না, ইয়াজিদিল্লাহ গাফুরার রাহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াশীল পাবে। দিন কায়েমের সঠিক পথ বই আমার যে লেখা, এই বইয়ের শেষ দিকে দেখবেন এগুলো বিস্তারিত দলিল লেখা আছে। আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি না, শুধু শয়তান কেমনে হামলা করে, এমনি ভাবে শয়তান হামলা চালায়, বিভিন্ন ফেরকা তৈরি করে, বিভিন্ন দল তৈরি করে, বিভিন্ন মাযহাব তৈরি করে, মুসলিম জাতির মধ্যে দলাদলি সৃষ্টি করে, বিভক্তির সৃষ্টি করে, মুসলিমদেরকে পরস্পরে মারামারি করতে লাগিয়ে দেওয়া। এমনি ভাবে শয়তান মুসলিম জাতির মধ্যে এক শ্রেণীর আলেমদের সুরত ধারণ করে ইমামকে, মুসলিম জাতির নিজের দলটাকে, নিজের ইমামকে আমিরের মতো মনে করে বিশুদ্ধ আকিদা ত্যাগ করে সেই নিজের দলের আকিদা প্রমাণ করার জন্য কোরআন এবং সুন্নাকে মাযহাবের ভিত্তিতে, আল্লাহর রাসূলকে তাদের পীরের আনুগত্যের ভিত্তিতে, অর্থাৎ কোরআন হাদিসকে বানানো হয় মাযহাবের অনুগামী এবং তাবে, আর রাসূলকে বানানো হয় ইমামের তাবে। যখনই আপনি কোরআন হাদিসের কথা বলবেন, সে বলবে এটা মাযহাবের, আমাদের মাযহাবে নেই, এটা মাযহাবে নেই, আমি লক্ষ্য করেছি এই দেশের থেকে যখন মানুষ হজ করতে যায়, তখন তাদেরকে জানিয়ে দেওয়া হয় মক্কা মদিনে গিয়ে দেখবেন তারা সালাত কেমনে পড়ে। ওখানে দেখবেন যখন তারা রাফলি আদায়ন করে আমিন জোরে বলে, তাহলে দেখবেন যে এরা কিন্তু আমাদের মাযহাবের না। আপনি যদি এই লোকগুলোকে হাদিস খুলে দেখান তাহলেও সে বলবে না এটা আমাদের মাযহাব না। তার মানে হচ্ছে কোরআন এবং হাদিসকে তাবে বানিয়েছে কিসের? মাযহাবের। এরপরে যদি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, বলবেন আমাদের পীরের কথা বলেন নাই, আল্লাহর রাসূলকে বানিয়েছেন পীরের তাবে। কোরআন এবং হাদিসকে মাযহাবের তাবে, রাসূলকে পীরের তাবেদারি করে দিয়েছেন। এইভাবে শয়তানও এরকম পারে না, যেরকম তারা সুন্দর দলিল দিয়ে সাজিয়ে গুছিয়ে বলে। আপনি যদি বেশি বলতে যান তাহলে বলবে তুই বেটা মাদ্রাসায় পড়েছিস, আমি ডিগ্রি ধারণ করেছি, পিএইচডি করেছি, এই করেছি সেই করেছি। আপনি বলবেন আপনি কি করেছেন জানার বিষয় না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাত্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, গুমরা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধারণ করো, শক্তভাবে ধারণ করবে। সে দুটো জিনিস হচ্ছে কি? পীর আর বড় বড় দল নাকি? পীর আর মাযহাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি ওয়া সুন্নাতা রাসূলি ওয়া সুন্নাতি, বিভিন্ন শব্দ রয়েছে। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্না রাসূলের আদর্শ হাদিস সহিহ হাদিস। পরিষ্কার হয়ে গেল কোন পীর কি বলল, কোন বড় আলেম কি বলল, সেইটা দিয়ে কোরআন এবং হাদিসকে যাচাই করা যাবে না। বরং কোরআন এবং হাদিসকে দিয়ে পীরদেরকে, আলেমদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে যাচাই করতে হবে। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটাই মুসলিম উম্মার জন্য বাঁচার একমাত্র পথ, শয়তানের হামলা থেকে বাঁচতে এটাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতের শেষ অংশ দেখবেন, আল্লাহ তাআলা বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তোমাদের মধ্যে বিবাদ দেখা দেয়, তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়, এক আলেম একটা বলেছেন আর এক আলেম আরেকটা বলেছেন, কি করবে তখন? তখন আর এ কথা বলা হয় নাই, দেখো বড় বড় মুফতি সাহেবরা কি বলেছেন। আমাদের সমাজে প্রায় শোনা যায় এত লোক কি কম বুঝে, এতগুলো মসজিদের ইমাম সবাই এক কথা বলে, উনি এক আর একটা বলেন, হাজার হাজার পীর এক কথা বলেন, এদেশের বড় বড় আলেমরা কি কম বুঝেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই সমস্ত কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের কোনো বিষয়ে ঝগড়া লেগে যায়, মতবিরোধ দেখা দেয়, মতপার্থক্য দেখা দেয়, তাহলে তোমরা সমাধান নিবে কোত্থেকে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। অর্থাৎ আল্লাহর কাছে ফিরিয়ে দাও মানে কোরআনের সাথে মিলাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও মানে আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে মিলাও। কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে তারটা মানতে হবে। আমি এ কথা কখনোই বলি না যে মুফতি জসীমউদ্দিন রহমানী যা বলে সেটাই হক। আমি পরিষ্কার বলি, আমিও মানুষ, আমার আগে যারা বলেছেন তারাও মানুষ। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহর রাসূল থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এরপরে সকলেই ভুল করতে পারে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই মদিনার যিনি ইমাম ছিলেন, পরিষ্কার জানিয়ে দিয়ে ইমাম দারুল হিজরা পরিষ্কার করে দিয়েছেন সব মানুষ ভুল করতে পারে, ইল্লা সাহিবু হাদাল কবর, তবে এই কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া। তিনি ভুল করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংশোধন করে দিয়েছেন ওহির মাধ্যমে। এজন্য পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ এটাও লাগিয়ে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াত দেখবেন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, 8 নম্বর মুমিন্না হয়ে থাকো, সূরা বাকারা 8 নম্বর আয়াত, অথবা 106 নম্বর মুমিন্না হয়ে থাকো, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত দেখে নেবেন কি আছে সেখানে, এরকম যদি না হয়ে থাকো, সত্যিকার মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ এবং আল্লাহর কাছে ফিরিয়ে দাও, আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও, কোরআনের সঙ্গে মিলাও, হাদিসের সঙ্গে মিলাও। আমাদের সমাজে বিভিন্ন তরিকা তৈরি করা হয়েছে, এই কাজগুলোর মাধ্যমে কোরআন এবং হাদিসকে মাযহাবের অনুগামী বানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীরের অনুসারী বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাসূলের হাদিস বললে তারা যাচাই করে পীর দিয়ে, কোরআন এবং হাদিসের কথা বললে যাচাই করে মাযহাবের কিতাব দিয়ে, এটা মনে রাখতে হবে। এমনি ভাবে নিজ মাযহাব এবং ইমামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যাবতীয় ইখতিলাফি মাসায়েলের ক্ষেত্রে নিজ মাযহাবের দলিল প্রমাণকে বিশুদ্ধ ও নির্ভুল ও শক্তিশালী প্রমাণ করা এবং ভিন্ন মাযহাবের দলিল প্রমাণকে অশুদ্ধ বা দুর্বল প্রমাণ করার চেষ্টা করা, সেজন্য যদি কোনো বিশুদ্ধ দলিলকে বিকৃতি অথবা তথ্য গোপন করা অথবা অন্য কোনো খেয়ানতের প্রয়োজন হয় তাও তারা করতে রাজি, তারা করে থাকে। তবুও নিজের মাযহাবকে, নিজের মতকে, নিজের দলকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই হবে। কোরআন সুন্নার পরিবর্তে মাযহাবকে হেদায়েত ও গোমরাহির মাপকাঠি সাব্যস্ত করে মাযহাবি মতের বিরোধিতাকে গোমরাহি মনে করা, যখনই কোনো ব্যক্তি বলে আমি কোরআন এবং হাদিসকে মানি বলে ও গোমরা হয়ে গেছে, সে গোমরা হয়ে গেছে, এই কথাগুলো প্রচার করে কারা? আপনি শুনবেন আমার কথা যখনই বলবেন, এদেশের একদল পীরের মুরিদ তারা বলে থাকে উনি ভালো আলম ছিলেন পরে গোমরা হয়ে গেছে, এই গোমরাহিটা কি ওদেরকে জিজ্ঞেস করুন। গোমরাহির একটাই কারণ, যখনই কোরআন এবং সুন্নার পথে কথা বলা শুরু হয়েছে, যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে কথা বলা শুরু হয়েছে, তখনই বোধহয় গোমরাহ শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে কারো সত্যের পথে থাকা আর গোমরা হওয়ার মাপকাঠি হচ্ছে মাযহাবে টিকে থাকা। এমনি ভাবে শয়তান, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে ভর করেছে, চেপে বসেছে এই বিষয়গুলোকে প্রচার করার জন্য। আমি বলে থাকি এই দেশের লোকদেরকে যখন সাক্ষাৎ হবে, জিজ্ঞেস করলো আপনি কি, বলবে আমি একজন হানাফি মুসলিম, তার আর কোনো প্রশ্ন নেই, আমি চিশতি, আমি কাদেরি, আমি নকশবন্দি, তার আর কোনো প্রশ্ন নেই। কিন্তু যখন আপনি বলবেন কোরআনের ভাষ্য অনুযায়ী অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলো আমি একজন মুসলিম, কোরআন বলছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, এই কথা অনুযায়ী আপনি যদি বলেন আমি একজন মুসলিম, তাহলে এই ব্যক্তি মন ভরে না, এসে প্রশ্ন করবে মুসলিম তো বুঝলাম কোন মুসলিম, আপনি হানাফি বললে প্রশ্ন নেই, মালিকি বললে প্রশ্ন নেই, চিশতি বললে আর কোনো প্রশ্ন নেই, কাদেরী বললে প্রশ্ন নেই, কিন্তু যখনই বলবেন আমি একজন মুসলিম তার পাল্টা প্রশ্ন, বুঝলাম মুসলিম কোন মুসলিম আপনি, তার মানে মুসলিম অপরিচিত। মুসলিম কি? সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়উদু কামা বাদা গরীবান ফাতুবালিল গুরাবা, এমন একটা মুহূর্ত আসবে আমার উম্মতের সামনে, ইসলাম যেরকম ভাবে প্রথমে অপরিচিত পথিকের ন্যায় যাত্রা শুরু করেছিল, অপরিচিত মুসাফেরের ন্যায় যেমন আগমন করেছে, আবার এক সময় ইসলাম সেরকম ভাবে অপরিচিত হয়ে যাবে, আগন্তুকের মতো অপরিচিত হবে, কেউ তাকে চিনবে না। সেই সময়টাই এসে গেছে, এখন ইসলামকে কেউ চিনে না, এখন ইসলামকে কেউ চিনে না, এখন পরিচয় চিনে মুসলিমদের মধ্যে কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে চিশতি, কে কাদরি, কে নকশবন্দি, কে মুজাদ্দিদি। একজন মুসলিম এই পরিচয় দিলে যথেষ্ট না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত আগন্তুকের মতোই হয়ে যাবে। ফাতুবালিল গুরাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুহূর্তে যারা ইসলামের উপর অটল থাকবে, কোন দলীয় পরিচয় রাখবে না, কোন দলের দিকে আহ্বান করবে না, কোন দলের পাঁচটা গোলাম হবে না, কোন দলের দিকে সে আহ্বান জানাবে না, ওই মুহূর্তে যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, নিজের পরিচয় শুধু ইসলাম দিবে, ইসলাম কি শক্তভাবে ধরে রাখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাতুবালিল গুরাবা, সেই সময় যারা অপরিচিত অবস্থায় থাকবে, অপরিচিত মুসলিম থাকবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ভাইয়েরা আমার, এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মক্কি মাদানি ভাগ করে ফেলা, শয়তান এক শ্রেণীর আলেমদের উপরে ভর করে আল্লাহর নবীর জীবনীকে মক্কি মাদানি ভাগ করে ফেলে, আর মক্কি জীবনে মারামারি নেই, যুদ্ধ নেই, ওই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে আমাদেরকে মনে রাখতে হবে, এই লোকগুলো যদি সত্যিকার অর্থেই মুসলিম হয়ে থাকে, তাদের কথা যদি সত্যি হয়ে থাকে, আমি জিজ্ঞেস করতে চাই, মাদানী যুগে মক্কি যুগে জুমার নামাজ কি ফরজ হয়েছিল? মক্কি যুগে কি রমজানের সিয়াম ফরজ হয়েছিল? ওই লোকগুলো তো মাদানী ইসলাম পালন করে, তাহলে মাদানী ইসলামে মদিনার জীবনে কোরআনের যেই কয়টা আয়াত নাজিল হয়েছিল সেই কয়টাই ধরে রাখুন, বাকিগুলো বর্জন করুন। মদিনার আমল যুগে যেই সমস্ত বিধান নাজিল হয়েছিল সেইগুলো আমল করুন, বাকিগুলো বর্জন করুন। আপনারা কেন খামাকা জুমার দিনে মসজিদে ভিড় করেন? আপনারা কেন খামাকা ঈদের দিনে মসজিদে ভিড় করেন, মাঠে যান? আপনাদের তো মক্কি জীবনের ইসলাম পালন করেন। আর বাস্তব কথা হচ্ছে এই, এরা মক্কি জীবনকেও জানে না, মক্কি মক্কি করে। মক্কি জীবনে সাহাবায়ে কেরামরা যে কষ্ট করেছেন, যেই ত্যাগ পেশ করেছেন, মাদানী জীবনে তার প্রয়োজন হয় নাই। মক্কি জীবনে বেলালকে নির্যাতন করা হয়েছে, কোনো প্রতিবাদ করা যায় নাই, সুমাইয়াকে লজ্জাস্থানে আক্রমণ করে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে, মুসলিমরা কিছুই বলতে পারে নাই। মদিনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করার পারমিশন দিয়েছেন, অস্ত্র আছে মারামারি করার পারমিশন দিয়েছেন। মদিনার জীবনে কারো গায়ে হাত তুলতে পারে নাই। তাহলে মদিনার জীবনটা কি কঠিন বেশি না মক্কি জীবন কঠিন বেশি? এরা মক্কি মক্কি করে, মসজিদে এয়ার কন্ডিশন মসজিদে থাকবে, আর মাঝে মধ্যে পিকনিকে যাবে, আর বছরে একটা বিশাল সম্মেলন করবে, আর শেষে আখিরি মোনাজাত দিয়ে গোটা উম্মতকে জান্নাতে প্রবেশ করাই দিল। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ সবগুলো কি আখিরি মোনাজাত নামে ভিড় করতে থাকে? আল্লাহর নবী কি হজের সময় কোন আখিরি মোনাজাত করেছিলেন? বিদায় হজের সময় কোন আখিরি মোনাজাত হয়েছিল? এমনি আমরাও মাঝে মধ্যে মোনাজাত করি, আমি অবস্থানটা পরিষ্কার করছি, মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার সময় হাত তুলে দোয়া করেছেন, নফল সালাতের পরে হাত তুলে দোয়া করা যায়, একা একই মাঝে মধ্যে দোয়া করা যায়, বা যদি একজনে দোয়া করছে তার সঙ্গে অন্যরাও করছে তাও করা যায়, কিন্তু দিন তারিখ নির্ধারণ করে এবং একটা রসম রেওয়াজে পরিণত করে আখিরি মোনাজাত নাম দিয়ে নিয়মিত প্রতি বছর এই রকম মুনাজাত করা, এটাকে আমি পরিষ্কার বেদাত মনে করি। ইসলামের মধ্যে এই বেদাতি ইবাদত তৈরি করার কোনো সুযোগ নেই। অনেক লোক ওই দিনটাকে মনে করে বোধহয় হজের মতো সওয়াব পাওয়া যায়, আকীদা ছড়ানো হয়েছে। আমি পরিষ্কার করছি, মক্কা মদিনাতে, মক্কাতে হজ করতে যাওয়া হয়, আরাফাতের ময়দানে অবস্থান করা হয়, আরাফা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জু আল আরাফা, আরাফার ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ। আরাফার ময়দানে অবস্থান করা হজের ফরজ, টঙ্গীর ময়দানে অবস্থান করা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এমনকি মুস্তাহাবও না, শরীয়তের কোন বিধানের মধ্যেই পড়ে না। এটা একটা সম্মেলন হতে পারে, সেই সম্মেলন যদি দিন শিক্ষার জন্য হয় তাহলে আমরা এটাকে জায়েজ বলতে পারি, কিন্তু এটাকে হজের সঙ্গে তুলনা করা, হজের সঙ্গে চরম বেয়াদবি ছাড়া কিছুই না। হজকে কলঙ্কিত করা, হজের সঙ্গে বেয়াদবি করা ছাড়া কিছুই না। টঙ্গীর ময়দানে অবস্থান করা শরীয়তের কোনো বিধানের মধ্যে পড়ে না। এটা একটা সম্মেলন, এটাকে আমরা জায়েজও বলি না, হারামও বলি না, নাজায়েজও বলি না, মুবাহ কাজ। এখন যদি দিন শিক্ষার জন্য হয়, মানুষ কষ্ট করে দিন শিখতে যাওয়ার সুবিধা নেই, বিভিন্ন লোক সম্মেলন করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, আরো লীগেরাও করে, বিভিন্ন লীগ করে, কিন্তু যদি এই শিক্ষার নামে মুসলিম জাতিকে ছয় উসুলের দিন শিক্ষা দেওয়া হয়, মুসলিম জাতিকে জেহাদবিহীন ছয় উসুল শিক্ষা দেওয়া হয়, তাহলে আমি বলবো এটাও একটা শয়তানের হামলা। শয়তান ইস্তাহাবাজা আলাইহিম, শয়তান এদের উপরে ভর করেছে। ইসলামের ওই শব্দগুলো বাদ দাও যেগুলো কুফফাররা পছন্দ করে না, ইসলামের ওই পরিভাষা বাদ দাও যেটা ইহুদি খ্রিস্টান তোমাদের থেকে চায় না, ইহুদি খ্রিস্টান খেপে যাবে, নাস্তিক মোর্তাদ খেপে যাবে, এই অংশ বাদ দাও। এই যদি অবস্থা হয় তাহলে এই তালিম দ্বারা ইসলামের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। পরিষ্কার মনে রাখতে হবে, ওনাদের হয়তো কেউ থাকবেন তিনি বলবেন যে ছয় উসুল তো এরকম না, বলা হয় মোটামুটি এই ছয়টি আমল করিতে পারিলে ইসলামী জিন্দেগী বা চলা অতি সহজ হয়ে যায়। আমি বলতে চাই এই ব্যাপারটা কে বলেছে? আল্লাহর রাসূল কি এই কথা বলেছেন? তিনি কি জানতেন না যে এই ছয়টা আমল করলে বাকিগুলো সহজ হয়ে যাবে? এটা কি কোনো সাহাবা ইকরাম বলেছেন? এটা কোনো ইমাম বলেছেন? ইমাম আবু হানিফা বলেছেন, শাফি বলেছেন, মালিক বলেছেন, আওজাই বলেছেন, ইমাম যুহরি বলেছেন, ইমাম ইসহাক বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন? দুনিয়ার কোনো ইমাম বলেন নাই যে ইমামদের নামে তোমরা ধোয়া তোলো, যে ইমামদের কথা না মানলে বলো গোমরা হয়ে গেছে, তোমরা তো সেই ইমামদের কোনো দলিল পেশ করতে পারো না। কোথার থেকে এগুলো এলো? এই জন্য মনে রাখতে হবে, পরিষ্কার মনে রাখতে হবে, শয়তান যে বিষয়টার উপরে হামলা করেছে, কুফফাররা জানে, লক্ষ কোটি মুসলিম থাকুক আপত্তি নেই, কিন্তু কোন মুসলিমরা ওদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে? সেটা ওই মুসলিমরা যেই মুসলিমরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে মানুষকে উদ্বুদ্ধ করে, এই জন্য তারা ফখর করে। আমরা হয়তো আসমানের উপরের কথা বলি, নইলে জমিনের নিচের কথা বলি, আমি পরিষ্কার করে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন, লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি। আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে। কেন পাঠালেন? লিউযহিরাহু আই লিয়াগলিবাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য, আলা দ্বীন কুল্লিহি, পৃথিবীর যত মতবাদ, যত জীবন ব্যবস্থা, যত ধর্ম, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে দ্বীনে হক এবং হুদা দিয়ে পাঠিয়েছেন। বোঝা গেল দ্বীনকে বিজয়ী করার জন্য কোথায়? আসমানের উপরে না জমিনের নিচে? তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে থাকো, যুদ্ধ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সমস্ত কাফের শক্তি বাতিল শক্তি নিশ্চিহ্ন হয়ে না যায় এবং গোটা পৃথিবীতে আল্লাহর দিন বিজয়ী না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে দাও। এই জিহাদকে, এই যুদ্ধকে যারা অস্বীকার করে অথবা অবব্যাখ্যা করে ঘুরিয়ে দেয়, তারা শয়তানের মিশনকেই বাস্তবায়ন করছে। এটার উপরে একটা আলোচনা আসবে। শয়তানের বড় একটা কর্মসূচি আছে, নিরস্ত্রকরণ মুসলিম জাতিকে, নিরস্ত্রকরণ। কোরআনের দলিল আছে, উপরে লেকচারটা হয়তো আমি মসজিদে দিব না, এটা আলাদা রেকর্ড করে ইন্টারনেট ছেড়ে দেওয়া হবে, ওখান থেকে নিয়ে নেবেন। যাই হোক, কারণ অনেক বিষয় আছে, যে বিষয়গুলো ওখানে বিস্তারিত আলোচনা করতে এই অল্প সময় কাজ হবে না, খুব অল্প সময়ের মধ্যে সেটা যাবে ইনশাআল্লাহ। এটা একটা স্বতন্ত্র আলোচনা হবে। শয়তানের বড় কর্মসূচি হচ্ছে মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ, এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সেটা শুনে নেবেন ইন্টারনেট থেকে। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম শয়তানের অস্ত্র। আজকের আলোচনা শয়তানের হামলা গেছে আগে, এখন হামলার অস্ত্রগুলো কি কি। এমনি ভাবে শয়তানের হামলা আছে, আল্লাহর নবীর জীবনীকে মক্কী মাদানী ভাগ করে দিয়ে তারপরে তারা দেখায় যে মক্কী জীবনে জিহাদ ছিল না, মক্কী জীবনে আরো তো অনেক কিছু ছিল না, সেগুলো কেন মানো? এটা মনে রাখতে হবে, আল্লাহর দিন পর্যায়ক্রমে ধীরে ধীরে নাযিল হয়েছে। 23 বছরের নবুয়াতের জীবনীতে কোরআন পূর্ণতা লাভ করেছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আকমালতু লাকুম দীনাকুম তোমাদের উদ্দেশ্যে আমি আমার দ্বীনকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি এবং তোমাদের উপরে আমার নিয়ামত ওহির নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি, অরাদীতু লাকুমুল ইসলাম দীনা এবং তোমাদের জন্য দীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, আইন বিধান হিসেবে তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করেছি। পূর্ণ হয়ে গেছে ইসলাম, পূর্ণ হয়ে গেছে। এখন যারা এই পূর্ণ ইসলামকে মানবে তারা পূর্ণ মুসলিম, আর যারা মক্কী মদিনী ভাগ করে মক্কীর জীবনে থাকবে তারা মক্কী মুসলিম, তারা পূর্ণ মুসলিম হতে পারে না। আমরা কি মক্কী মুসলিম হব না পূর্ণ মুসলিম হব? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, মক্কী জীবনে প্রবেশ করবা, মদানী বাদ দিবা, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তোমার মরার পরে প্রশ্ন আসবে, আমার দীনুকা তোমার দীন কি ছিল, উত্তর দিবে আমি মক্কী মুসলিম, দীন আল ইসলাম আল মক্কী, আমার ইসলাম ছিল মক্কী ইসলাম না পূর্ণ ইসলাম। যদি মরার পরে নিজের পরিচয় মুসলিম দিতে চাও তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ণ ইসলাম রেখে গেছেন, যে ইসলামে কেতাল আছে, জিহাদ আছে, যুদ্ধ আছে, যে ইসলামকে কোন ছয় উসুলের মধ্যে সীমাবদ্ধ করেন নাই, যে ইসলামকে মক্কী মদানী ভাগ করেন নাই, সেই পূর্ণ ইসলাম কি আপনাকে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, এরপরে শয়তানের হামলা, শয়তানের হামলা আর একটা আছে, একদামি জিহাদকে অস্বীকার করা। যে ঠিক আছে যুদ্ধ আছে, অস্বীকার করতে পারে না, এর আরেক গ্রুপ এদের উপর হামলা করেছে বা এরা শয়তানের রূপ ধরে হামলা করেছে, যে ইসলামের জিহাদ আছে, কেউ যদি হামলা করে তাহলে ঠেকাবার জন্য, প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক জিহাদ করা জায়েজ নেই। আমি বিস্তারিত আলোচনা করছি না আজকে এই বিষয়গুলো নিয়ে, শুধু ইঙ্গিত দিচ্ছি শয়তান কেমনে হামলা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বহু যুদ্ধ করেছেন, নিজে অগ্রগামী হয়ে হামলা করেছেন। বদরের যুদ্ধ গেছিলেন, আবু সুফিয়ানরা কে হামলা করেছিল না, নিজের অগ্রসর হয়ে গেছিলেন। ইসলামের ইতিহাসগুলো পড়বেন, সিরাতের কিতাব। এই তো সামনে রবিউল আব্বাল মাহিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই মাস আসলে দেখবেন কত মিথ্যা কাহিনী আল্লাহর নবীর নামে তৈরি করা হয়। আপনারা আর রাহিকুল মাকতুম নামে একটা সিরাতের কিতাব আছে আল্লাহর নবীর জীবনের উপরে, আর রাহিকুল মাকতুম সিরাতের উপরে সংক্ষিপ্ত আকারে এর চেয়ে ভালো বাংলা বই পাওয়া যায় না, আপনারা এটা পড়তে পারেন। এখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জীবনগুলো, আল্লাহর রাসূলের চরিত্রগুলো, আমি আমার একটা পত্রিকা বের করছি ইনশাআল্লাহ, এই মাসে বের হয়ে যাবে হয়তো, আত-তিবিয়ান। তিবিয়ান মানে হচ্ছে স্পষ্ট দলিল। কোরআনে বলা আছে তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সুস্পষ্ট বর্ণনাকারী হিসেবে নাযিল করেছেন। এই চিন্তা ভাবনা করে আত-তিবিয়ান নামে একটা পত্রিকা আমরা বের করার কাজ করছি এবং অনেকটা শেষ হয়ে গেছে। এই জুমাতেই দেওয়ার ইচ্ছে ছিল, হয়তো আগামী জুমায় পেয়ে যাবেন। এখানেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে, ইনশাআল্লাহ দেখবেন সেখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে আল্লাহ রাসূলের গোটা জীবনীকে। আল্লাহর রাসূলের আকৃতি কেমন ছিল এটাতে দেওয়া হয়েছে, যে ছবি আঁকা যায় না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত কিভাবে তিনি আদর্শ, এটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। আপনারা এই জন্য সিরাতের কিতাবগুলো পড়বেন, আল্লাহর নবীর জীবনীকে ভাগ করা যাবে না, মক্কি মদানী ভাগ করে মক্কি মুসলিম হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পূর্ণতা দান করেছেন, কিয়ামত পর্যন্ত পূর্ণ স্থানকে অনুসরণ করতে হবে। যারা কিছু অংশ বাদ দিবে, কিছু অংশ পালন করবে, তাদের সম্পর্কে কোরআনে বিশাল আয়াত আছে, অনেকগুলো বিধান আছে, আমি আজকে সেদিক যাচ্ছি না। একদামই জিহাদ অস্বীকার করা, এ হচ্ছে ধর্মীয় বিষয়। আরো আছে গণতন্ত্রকে ইসলামাইজেশন করা, দিন কায়েম করতে হলে গণতন্ত্রের বিকল্প নেই, অথচ গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই বিশ্বের, এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, আনুগত্য করেন, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, পথ ভ্রষ্ট করে ফেলবে, আপনাকে তারা বিপদগামী করে ফেলবে। স্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষেরা সন্দেহ সংশয় এবং ধারণার অনুসরণ করে। কোরআনে সূরা আনআমের 116 নম্বর আল্লাহ বলছেন এজন্য, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লু কান সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, পথ ভ্রষ্ট করে ফেলবে। কারণ কি, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াকরুসুন, তাদের বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে, বেশিরভাগ লোকেরা অনুমান করে কাজ করে কথা বলে, সূরা আনআমের 116 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 10 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যন্না, বেশিরভাগ মানুষেরা ধারণার অনুসরণ করে, ধারণার আনুগত্য করে, অথচ ইন্না যন্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ, ধারণা, এই রকম কল্পনা, ধারণা, কল্পনা প্রসূত এলেম, এটা হকের ব্যাপারে কোনো উপকারে আসে না, সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। সুতরাং মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যেমন নসিহত করেছেন, আমাদেরকে বলেছেন তোমরা সংখ্যাগরিষ্ঠদের মতের আনুগত্য করবে না, এমনি ভাবে জনগণকে বলেছেন সূরা হুজরাত 49 নম্বর সূরার 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَعَلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ জেনে রাখো তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল। لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ তিনি যদি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মতের আনুগত্য করেন, তোমরা সংখ্যাগরিষ্ঠ লোকেরা যে মত দাও সেই মতের আনুগত্য করেন, লাআনিত্তুম তোমাদেরই কষ্ট হয়ে যাবে, তোমাদের কষ্ট হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন, আকসারুহুম লা ইউমিনুন সূরা বাকারা 100 নম্বর আয়াত, আকসারুহুম লা ইয়ালামুন আনআমের 37 নম্বর আয়াত, আকসারুহুম ইয়াজহালুন আনআমের 111 নম্বর আয়াত, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন আরাফের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন ওয়াজাদনা আকসারুহুম লাফাসিকিন বেশিরভাগ লোক পেয়েছি ফাসেক, আরাফের 102 নম্বর আয়াত বেশিরভাগ লোকদেরকে পেয়েছি জাহেল মূর্খ, 111 নম্বর আয়াত আনআমের বেশিরভাগ লোকেরা অজ্ঞ, আনআমের 37 নম্বর আয়াত বেশিরভাগ লোক বেঈমান, সূরা বাকারা 100 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। বেশিরভাগ লোকেরা, তুমি কি মনে করো বেশিরভাগ লোকেরা বুঝে শুনে না, ইনহুম ইল্লা কালানাম ওরা তো পশুর মতো, বালহুম আদল্লু সাবিলা বরং পশুর চেয়েও পথভ্রষ্ট, ফোরকানের 44 নম্বর আয়াত। এইভাবে বেশিরভাগ লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বিরুদ্ধি বলেছেন, পক্ষান্তরে হকের পক্ষে অল্প লোক থাকে তা বলেছেন। কোরআনে সূরা বাকারার 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম বিভিন্ন বিধান দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা আখাযনা মীসাক বানি ইসরাঈলা আমি বানি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছি, লা তাআবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, অবিল ওয়ালিদাইন ইহসানা পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, অজিল কুরবা ওয়ালিয়তামা ওয়াল মাসাকিন আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওয়াকিমুস সালাত সালাত কায়েম করবে, ওয়াতু যাকাত যাকাত আদায় করবে, সুম্মা তাওয়াল্লাইতুম তোমরা এরপরে পিঠ প্রদর্শন করে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে গেছো, ইল্লা কালিলাম মিনকুম তবে তোমাদের অল্প সংখ্যক লোকেরা, তারা পিঠ ফিরিয়ে যায় না, তারা আনুগত্য করেছে, অল্প সংখ্যক না বেশি সংখ্যক, সূরা বাকারার 83 নম্বর আয়াত, অল্প সংখ্যক। এমনি করে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 46 নম্বর আয়াতে বলেছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন যখন তাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে, কেতাল ফরজ করা হলো, তাওয়াল্লাও সব পিঠ প্রদর্শন করে পালিয়ে গেল, ভেগে গেল, তারা বলল না না যুদ্ধ বিগ্রহের মধ্যে আমরা নেই। আল্লাহ বলছেন, ফালাম্মা কুতিবা আলাইকুমুল আলাইহিমুল কিতালু যখন তাদের উপরে কিতাল ফরজ করা হয়েছিল, তাওয়াল্লাও সবগুলো পালিয়ে গেছে, ইল্লা কালিলাম মিনহুম তবে তাদের অল্প সংখ্যক লোকেরাই টিকে রয়েছিল। এমনি ভাবে সূরা নিসার 46 নম্বর বলা হয়েছে, ফালা ইউমিনুনা ইল্লা কালিলা কিছু ঈমান আনে নাই, বেশিরভাগ লোকেরা ঈমান আনে নাই তবে অল্প সংখ্যক লোকেরা ঈমান এনেছে। এমনি ভাবে সূরা নিসার 83 নম্বর বলা হয়েছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা যদি তোমাদের উপরে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত না থাকতো, লাত্তাবাতুমুশ শাইতান তোমরা শয়তানের আনুগত্য করতে, ইল্লা কালিলান তবে অল্প সংখ্যক মানুষ যারা শয়তানের আনুগত্য করতে না, কত মানুষ, অল্প সংখ্যক মানুষ। এমনি ভাবে সূরা হুদের 40 নম্বর বলা হয়েছে, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল আগের যুগের নবী দাল তর্ক বলেছেন যে তার সাথে অল্প লোকেরাই মাত্র ইমান এনেছিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যুগে যুগে সত্যের পথে লোক থাকবে অল্প, বেশি না। সুতরাং বেশি লোক কোন দিকে, লক্ষ লক্ষ মানুষ কোন দিকে, এইটা দিয়ে হকের যাচাই করা যায় না, বরং এটা দিয়ে যে বাতিল তার যাচাই করা যায়। কোরআনের মাপকাঠি অনুযায়ী যখন দেখবেন কোন জায়গায় লোক বেশি, সংখ্যাগরিষ্ঠ লোক ঝুঁকে পড়ছে, সব লোকের কাছে প্রিয়, হারদিল আজিজ, সবার কাছে পপুলার, বুঝতে হবে এটা হকের মাপকাঠি না, এটা বাতিলের মাপকাঠি। এগুলো হচ্ছে যে বিষয়টা আলোচনা হচ্ছিল, শয়তানের হাতিয়ার, শয়তানের হামলার অস্ত্র। এক হচ্ছে এই জাতীয় যাদক শ্রেণীর লোকেরা, ধর্মীয় লোকেরা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে পার্থিব কিছু বিষয় শয়তানের হামলার অস্ত্র হয়। এর মধ্যে এক নম্বরে আছে মদ এবং জুয়া। কোরআনের সূরা মায়দার পাঁচ নম্বর সূরার নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, যারা ইমানের দাবি করছো, জেনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু এবং নুসুব মানে মূর্তির বেদি স্থাপন করা, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করা, এরকম ভাবে ওয়াল আযলামু বিশেষ প্রকারের লটারি, রিজসুন এগুলো নাপাক খারাপ কাজ, মিন আমালি শাইতান শয়তানের কাজ। কার কাজ এগুলো? বোঝা গেল এগুলো যারা তৈরি করে তারা কি? শয়তান। ফাজতানিবুহু, আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে ইজতেনাব করো, নিরাপদ দূরে থাকো। ইজতেনাব বলা হয় তেরাকের পিছনে লেখা থাকে 200 হাত দূরে থাকুন, 200 গজ দূরে থাকুন, এরকম ভাবে নিরাপদ দূরে থাকার নাম হচ্ছে কি? ইজতেনাব। আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, তোমরা এদের থেকে নিরাপদ দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে। সূরা মায়দার 90 নম্বর আয়াত। এরপরে বিষয়টা আরো স্পষ্ট করা হয়েছে সূরায়ে মায়দার পাঁচ নম্বর সূরার 91 নম্বর আয়াতে, পরের আয়াতটায়, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জেনে রাখো নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরে ঝগড়া সৃষ্টি করে দেওয়া, মারামারি সৃষ্টি করে দেওয়া, যুদ্ধ লাগিয়ে দেওয়া, ঘৃণা সৃষ্টি করে দেওয়া। ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এবং তোমাদেরকে বিরত রাখতে চায় আল্লাহর জিকির থেকে, সালাত থেকে। কিসের থেকে? সালাত থেকে। আল্লাহ তাআলা বলেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে? কি বলছেন আমাদেরকে? ইনতাহাইনা ইয়া রাব্বানা, হ্যাঁ আমরা অবশ্যই বিরত হইলাম। সাহাবা কিরাম তাই করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, যার হাতে মদের পেয়ালা ছিল ভেঙে দিলেন, যার ঘরে মদের পেয়ালা ছিল সব ফেলে দিলেন, মদিনার গলিতে গলিতে বৃষ্টির পানির যেমন স্রোত বয়ে যায়, মদের স্রোত বয়ে গেছিল, সঙ্গে সঙ্গে আমল হয়ে গেল। সুতরাং মুসলিম জাতির মধ্যে ধ্বংস আনার জন্য শয়তানের যে অস্ত্র, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র হচ্ছে কি? মদ এবং জুয়া। দ্বিতীয় নম্বর অস্ত্র নারী, এক শ্রেণীর নারী। মা বোনরা কষ্ট পাবেন না, আমাদের বোনদেরকে আমি বলছি না, যারা কষ্ট করে এই মসজিদ পর্যন্ত আসেন নিশ্চয়ই তারা এই আয়াতের অন্তর্ভুক্ত না। কিন্তু শয়তানের হামলার আর একটা বড় অস্ত্র হচ্ছে এক শ্রেণীর নারী উলঙ্গ বেহায়াপনা। আপনারা জেনেছেন এখন ভারতের হিন্দুরাও দাবি তুলেছে মেয়েদেরকে পর্দা করতে হবে। দেখেন না পত্রিকায়, যেই নারীকে বাসের ভিতরে ধর্ষণ করলো গোটা দুনিয়া তো পার হলো, ওই লোকগুলো এখন বলতে শুরু করেছে ওই নারীর লেবাস পোশাক ছিল যৌন উত্তেজক, যে কারণে যুবকগুলো সেই জন্য পাগল হয়ে গেছে এবং ওই কাজ করেছে। বুঝা গেল কোরআনের কথাই সত্য। কোরআন বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়, এতে করে ওদেরকে কেউ দেখবে না, চিনবে না এবং তাদেরকে উত্তক্ত করবে না। বোঝা গেল মানুষকে সত্যিকার অর্থে কোরআনের কাছে ঝুঁকে যেতে হবে। এখন হিন্দুরা পর্যন্ত বুঝতে পেরেছে এই পর্দার বিধান কায়েম না করলে পরে মেয়েদেরকে আরো এরকম নির্যাতনের শিকার হতে হবে। সুতরাং যেই সমস্ত মেয়েরা, এটা এখানেই না, ইন্ডিয়ার কথা না, আপনারা যখন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার বাঁধনকে দর্শন করলো, কি করলো? বিবস্ত্র করেছিল। সেখানেও একই কাহিনী এসেছিল, লোকেরা সেখানে বিবৃতি দিল যে ওই মেয়েটা বিবস্ত্র ছিল, অর্ধুলাঙ্গ ছিল, তার পোশাক পরিচ্ছদ এমন ভাবে ছিল, যৌন উত্তেজক ছিল, যে কারণে সে ওটার শিকার হয়েছিল। এই জন্য মনে রাখতে হবে, এই শ্রেণীর নারী এদের উপরে ভর করে শয়তান। কে ভর করে? শয়তান ভর করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে আল আহজাব এই সূরা 23 নম্বর সূরার 32 এবং 33 নম্বরে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদুম মিনান নিসাই, হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য অন্য মেয়েদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কাওলি, খবরদার তোমরা কথার মধ্যে পরপুরুষের সঙ্গে একেবারে বিনয়ের সুরে মিষ্টি চুরি কথা বলো না। বিনয়ের সুরে, নম্র সুরে, মিষ্টি সুরে তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলো না। ফালা তাখদানা বিল কাওলি, তাহলে অসুবিধা হবে কি? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যার অন্তরে, যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, রোগ, মুনাফিকি রোগ, শয়তানের রোগ, যাদের মধ্যে শয়তান আছে, ওই লোকগুলো তোমার আশাবাদী হবে, তোমাকে এসে ভাবতে শুরু করবে, তোমাকে এসে আশার জাল বুনতে শুরু করবে। কোরআন বলছে ফায়াতমা, লোভ করবে, লালসা করবে, আশা করবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ তাআলা বলছেন, তবে এর মানে এই নয় যে তুমি কর্কশ ব্যবহার করো। অকুল না কওলাম মারুফা, ভালো কথা বলো, অসুবিধা নেই, কিন্তু তোমার সুর সুন্দর করে পুরুষকে আকৃষ্ট করার জন্য নরম সুরে পর পুরুষের সঙ্গে কথা বলা আল্লাহর কোরআনে নিষেধ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার সে জাহিলি যুগের নারীদের মতো, প্রথম যুগের নারীদের মতো তোমরা বেহায়া আপনার দিকে ফিরে যাবে না, প্রকাশ্য তোমরা বের হবে না। ওয়াকিন্নাস সালাতা, তোমরা সালাত কায়েম করবে। ওয়াতিনাজ যাকাতা, তোমরা যাকাত আদায় করবে। ওয়াতিনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে শয়তানের এই গন্ধ এবং নাপাক জিনিসকে দূর করতে। আহলাল বাইত, হে নবীর পরিবার, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে চান। বোঝা গেল, এই বিধান মানলে পরে মুমিন লোকরা পবিত্র থাকতে পারবে, নইলে অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে। সূরা আহজাবের 22 এবং 23 নম্বর আয়াত বিস্তারিত পড়বেন। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, জেনে রাখো দুনিয়া সুন্দর এবং শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, খাদিরাতুন শ্যামল, এটা মরাকৃষ্ট করে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর খেলাফত দান করবেন, তোমাদেরকে মালিকানা দিবেন, নেতৃত্ব দিবেন। ফায়ানজুরু কাইফা তাআমালুন, আল্লাহ তাআলা দেখবেন তোমরা কেমন আমল করো। এরপরে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে বেঁচে চলো, ভয় করো, আর মেয়ে লোকদেরকে ভয় করো। দুনিয়া এবং মেয়ে লোক দুটো কথা উল্লেখ করা হয়েছে। এরপরে বলছেন, ফাইন্না আব্বালা ফিতনাতে বানি ইসরাইলা কানাত ফিন নিসা, জেনে রাখো বনি ইসরায়েলের প্রথম ফিতনা ছিল মেয়ে লোকদের মধ্যে। মেয়ে লোকদের মাধ্যমে বনি ইসরায়েলের পতন শুরু হয়। অনেক লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একদল লোক যুদ্ধ করতে যাবে, ওদের মধ্যে একজন পীরশাদ ছিল, বলে আমবাউর, লোকেরা ধারণা করত উনি দোয়া করলে সব কবুল হয়ে যায়। লোকেরা গেল তার কাছে, হুজুর একটু দোয়া করুন যেন মূসার বাহিনী পরাজিত হয়। উনি বললেন, নবীর বিরুদ্ধে দোয়া করলে কাজ হবে না, এবারে তো জানেন হাদিয়া তোবা নিয়ে পীরসাহেবরা কাজ হয়ে যায়। হাদিয়া তোবা নিয়ে গেছে ওই পীরের কাছে, পীর এবারে নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য, আগে তো দোয়া যে কোনো দোয়া করা যায়, এখন তো পুরো দুনিয়া আমাদের জন্য মসজিদ, আগের যুগে দোয়া করার জন্য ওদের নির্দিষ্ট ইবাদতখানা যেতে হতো, ওইখানে রওনা করতে পারি, তার গোড়ার পা ডেবে গেছে, বুঝতে পেরেছে নবীর বিরুদ্ধে দোয়া করতে যাওয়ার আর সুযোগ আমার হবে না, এখন শয়তানি শিখিয়ে দে। লোকদেরকে শিখাই দিল, তোমাদের সুন্দরী যুবতী নারীদেরকে মূসার বাহিনীর তাবুর আশপাশে ছড়িয়ে দাও, কেউ বাদাম বিক্রি করবে, কেউ খেলনা বিক্রি করবে, আর যদি মূসার সৈনিকদের মধ্যে কেউ ওদের সাথে অপকর্ম করতে চায় তাহলে যেন সহজে রাজি হয়ে যায়। যদি মুসার বাহিনীর কোন একজন অপকর্মে লিপ্ত হয় তাহলে মনে রাখবে তোমাদের বাহিনী বিজয় হবে। এই শয়তানি বুদ্ধি শিখিয়ে দিল, এবং তাই হলো মুসার বাহিনীর একজন লোক এই অপকর্মে জড়িয়ে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মুসার বাহিনীকে পরাজিত করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটার দিকে ইঙ্গিত করেছেন, ফাইন্না আফযাল ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরাঈলের প্রথম পরীক্ষা, প্রথম বিপর্যয় শুরু হয়েছে নারীর মাধ্যমে। এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 7124, সুনানে তিরমিজির 2191, ইবনে মাজার 4000 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 11143 নম্বর হাদিস। সহিহ হাদিস, পরিষ্কার বলা হয়েছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো এবং মেয়ে লোকদেরকে ভয় করো। কেননা বনী ইসরাইলের প্রথম ফিতনা শুরু হয়েছিল কাদের মাধ্যমে? এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিতু আন-নারা, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, ফাইদা আকসারু আহলিহা আন-নিসাউ, আমি দেখলাম এই জাহান্নামের বেশিরভাগ বাসিন্দা হচ্ছে মহিলা। বেশিরভাগ বাসিন্দা কারা? জাহান্নামের বেশিরভাগ অধিবাসী মহিলা। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকফুরুনা, তারা কুফুরি করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে ভুল করলেন না, বললেন ইয়াকফুরুনা বিল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে? ক্বালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সঙ্গে কথা না, ইয়াকফুরুনা আশিরা ওয়া ইয়াকফুরুনা ইহসানা, তারা তার সবচেয়ে নিকট প্রতিবেশী মানে স্বামী আপনজনদের সাথে কুফুরি করে, এবং ওয়াকফুরুনা ইহসানা, এবং তারা ইহসান এবং দয়ার কুফুরি করে, অকৃতজ্ঞতা করে। এরপর ব্যাখ্যা দিয়েছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, তুমি যদি তাদের এক একজন নারীকে এক যুগ ধরে উপকার করো, দয়া করো, ভালো ব্যবহার করো, সুম্মা রাত মিনকা শাইআ, এরপরে তোমার থেকে সামান্য কোন ত্রুটি বিচ্যুতি দেখে, আলাত, সঙ্গে সঙ্গে বলে উঠবে, মা রাইতু মিনকা খায়রান কত্তু, এই লোকটার কাছে সে কোন একদিন কিছু ভালো দেখি নাই। আর যদি বরিশালের মেয়ে বলবে কি, এই হারামজাদার কাছে সে একদিন ভালো একটা লোক খাইতে পারি নাই, একটা ভালো কাপড় পরতে পারি নাই, সব ভুলে গেছে। আমি এবার বরিশালের লোক, সেজন্য বলছি বরিশালের মেয়েরা কষ্ট পাবেন না, যাই বলছিলাম যে বিষয়টা, এটা হাদিসের কথা, আমার কথা না। আমি আমার মা বোনদেরকে বলবো, এই হাদিসগুলো শোনানোর উদ্দেশ্য এই নয় যে আমরা মেয়েদের পক্ষে বলছি, বিপক্ষে বলছি, না, আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি যাতে করে এই চরিত্র আমাদের মধ্যে না থাকে। এটা বুখারীর হাদিস, সহিহ বুখারীর কয়েক জায়গায় আছে, এক জায়গায় না, সহিহ বুখারীর 29 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1052 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5197 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2147 নম্বর হাদিস, সুনান নাসাঈর 1492 নম্বর হাদিস। পরিষ্কার বলা হয়েছে, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, ওদের এক একটা মহিলাকে যদি তুমি এক যুগ পর্যন্ত উপকার করে, এহসান করো, দয়া করো, ভালো কাপড় দাও, ভালো খাবার দাও, তুম্মা রাত মিনকা শাইআ, অতঃপর তোমার থেকে সামান্য কোনো কিছু দেখে, বিচ্যুতি দেখে, সঙ্গে সঙ্গে বলবে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার ঘরে সে কখনো ভালো কিছু পাই নাই। এই জন্য মনে রাখতে হবে, এই চরিত্র আমাদের বর্জন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছেন। তবে আমাদের যে মা বোনরা কষ্ট করে এখানে আসে তাদের কথা কোরআনে বলা আছে, কোরআনে মহিলাদের প্রশংসাও করেছে। এই জন্য খবরদার, ইসলাম নারীদেরকে যত মর্যাদা এবং যত বড় স্থান দিয়েছে, ভালো নারীদেরকে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন আদর্শ এটা দিতে পারে নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন দুই প্রকারের নারী, এক প্রকার নারী খারাপ, আর এক প্রকার নারী ভালো। খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন নূহ আলাইহিসসালামের স্ত্রী এবং লূত আলাইহিসসালামের স্ত্রী, দুইজন নবী। এই দুই নবীর স্ত্রী খারাপ ছিল, আল্লাহ তাআলা বলছেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, আল্লাহ তাআলা কাফেরদের জন্য উদাহরণ সেট করছেন, দৃষ্টান্ত পেশ করছেন নূহের স্ত্রী এবং লুতের স্ত্রীকে, কানাতা তাহতা আব্দাইনে মিন ইবাদিনা সলিহাইনে, তারা আমার দুইজন নেক বান্দার স্ত্রী ছিল, দুইজন নেক বান্দার অধীনে ছিল, সলিহাইনে, ফাকানাতা হুমা, তারা সেই নবীর খেয়ানত করেছে, ফালাম ইউগনি আনহুমা মিন আল্লাহ শাইআ, যেহেতু তারা খেয়ানত করেছে এই কারণে এই নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের কোনো উপকার আসবে না। ওয়াকিলা দুখুলান নার মা দাখিলিন, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে বলা হয়েছে তোমরা জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করে যাও। অপরদিকে আল্লাহ তাআলা মুমিন মহিলাদেরকে ভুলেন নাই, তিনি উদাহরণ সেট করছেন, আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা কার মতো হবেন, কোরআন বলছে আদরাবাল্লাহু মাসালাল ইল্লাযীনা আমানু মুরাতা ফিরাউনা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মহিলাদের জন্য উদাহরণ সেট করছেন, দৃষ্টান্ত পেশ করছেন, ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রীকে, ইজ ক্বালাত, যখন ফিরাউনের স্ত্রী বলেছিল রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, হে আমার রব, ইবনিলি, আমার জন্য তৈরি করো ইনদাকা, তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো। আল্লাহ, আবার কি মহিলা, এক তো জান্নাতের মধ্যে আবার তোমার কাছে, এই মহিলাকে আল্লাহ তাআলা, আমরাও দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের সেই মাকাম নসিব করুন, আমিন। কি সুন্দর দোয়াই করলো, রব্বি বিনিলি, আমি অনেক সময় চিন্তা করি এই মহিলা কত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলো, এক তো বললো আমার জন্য ঘর তৈরি করো, কোথায়, আল্লাহু আকবার, ইনদাকা, তোমার কাছে, তোমার কাছে, ইনদাকা, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, আল্লাহ প্রশংসা করেছেন। এরপরে বলছেন ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, আমাকে ফিরাউন এবং ফিরাউনের কর্মকাণ্ড থেকে মুক্তি দাও, তার কাছে মুক্তি চেয়েছেন, ওয়া নাজ্জিনি মিন আল কওমি যালিমিন, আমাকে জালিম কওম থেকে তুমি আমাকে মুক্তি দান করো, এই এক নারীর কথা বলেছেন। আরো এক নারীর কথা বলেছেন, ওয়া মারইয়ামা ইবনাতা ইমরানা, আর তোমরা, তোমাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে মারইয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম, আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন, আল্লাহকে ভয় করে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছেন, ফানাফাকনা ফীহি মিন রূহিনা, আমি তার ভিতরে আমার রূহ, আমার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে রূহ ফুঁকে দিয়েছি, অসদ্দাকাত বি কালিমাত রব্বিহা ওয়া কুতুবিহি, তিনি আল্লাহর, তার রবের কালিমাকে এবং তার রবের কিতাবকে সত্য বলে আখ্যায়িত করেছে, ওয়া কানাত মিনাল কানিতিন, সে ছিল আল্লাহর কানিতিন, আল্লাহর কাছে বিনয়ী বান্দাদের একজন, প্রশংসা করেছেন। সূরা তাহরিম 10 নম্বর এবং 11 নম্বর আয়াত। এমনি ভাবে শয়তানের হামলার অস্ত্র আরো অনেকগুলো আছে, বিজাতীয় শিক্ষা সংস্কৃতি, গান বাজনা ঢোল ইত্যাদি এবং নাচ গান, যেটা এখন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় এখন নাচ গান করে, বিভিন্ন সময়ে ট্রাকে সাজিয়ে তারপরে মেয়েরা নামে রাস্তায়, পুরুষরা নামে রাস্তায়, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমিনান নাসে মাই ইয়াশরি লাহবাল হাদিসে, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা লাহবাল হাদিস, লাহবাল হাদিসের ব্যাখ্যা হচ্ছে খেলাধুলার বস্তু কিনা, নারীদেরকে কিনা, ভাড়া করা, গায়িকা, নর্তকি, ঢোল বাজনা, এইগুলো ক্রয় করা, এগুলো ব্যবহার করা, মাইয়াশ রি লাহবাল হাদিসে, এইগুলো ক্রয় করে কি জন্য, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগায়রি ইলমিন, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য, ওয়াইয়াতাখিযাহা হুজুয়া, আল্লাহর দিনকে উপহাস করার জন্য, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই আয়াতের ব্যাখ্যা আপনারা তাফসীরে ইবনে কাসির অন্যান্য হাদিস দেখবেন, পরিষ্কার দলিল দেওয়া আছে, এখানে গান বাজনা, নর্তকি, ঢোল, এই সমস্ত যেগুলো আছে সেগুলোকে বলা হয়েছে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে। এমনি ভাবে শয়তানের হাতিয়ার হচ্ছে এক শ্রেণীর শাসক এবং নেতা, কোরআন বলছে ইয়াউমা তাকাল তুকাল্লাবু উজুহুহুম ফিন নার, যেদিন একদল মানুষকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, ওলট পালট করে তাদের চেহারা পোড়ানো হবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানা আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, হায় আফসোস, যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুগত করতাম, ওয়াকালু, এবং তারা বলবে রব্বানা হে আমাদের রব, আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতা, আমরা আমাদের বড় এদের আনুগত্য করেছি। বড় বড়রা বলেছে, আছে না এরকম মুরব্বীরা বলেছে, মুরব্বীর দলিল যারা পেশ করো কিয়ামতের মাঠে জাহান্নামে আফসোস করতে হবে। কোরআন বলছে তারা আফসোস করে বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের সাদাত, সাদাত মানে নেতা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, নেতা নেত্রী যা বলেছে তাই করেছি, খুন করতে বলে খুন করেছি, রাস্তায় কোপাতে বলে কুপিয়েছি, যা করতে বলে তাই করেছি, আতানা সাদাতানা ওয়া কুবারানা, আর মুরব্বীদের পরামর্শ মেনেছি। মুরব্বীরা বলেছে কেল হাতছে দামের জিকির করো, নাক বন্ধ করে ফুসফুস করো, বাদরের মতো ঝুলতে থাকো, এরকম নামাজ মধ্যে কুক করে চিৎকার মারো, এগুলো বলেছে। মুরব্বীরা বলেছে ফয়লতিবা জিকির করতে, মুরব্বীরা বলেছে সৈয়দুল ইসলাম পালন করতে, তাই করেছি, আতানা সাদাতানা ওয়া কুবারানা। ফাআবাল্লুনা সাবীলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ এখনো ওদেরকে তুমি ডবল শাস্তি দাও, আমাদেরকে যা দিবা এর চেয়ে ডবল শাস্তি ওদেরকে দাও। ওয়াল্লানহুম লানান কাবীরা, ওদেরকে লানত করো, এই অভিযোগ করবে সূরা আযাবের 33 নম্বর সূরার 66 থেকে 68 নম্বর আয়াত পড়েন, পরিষ্কার বলা আছে। আমি সংক্ষেপ করে বলছি, টাইম একটু বেশি হয়ে যাচ্ছে। এরপরে অজ্ঞ এবং মূর্খ জনগোষ্ঠী, এরাও শয়তানের হাতিয়ার। এ দেখবেন কোরআন হাদিসের কথা বললে এই মূর্খ লোকেরা বলে আমাদের হুজুররা কি কম বুঝে, পীর সাহেব কি কম বুঝে, এটা কোরআনে পরিষ্কার বলা আছে। সূরা জুমার 39 নম্বর সূরার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুন্নী আ'বুদু আইয়ুহাল জাহিলুন, ওই জাহেলদের দল, জাহেল মানে মূর্খ, আ'বুদু আইয়ুহাল জাহিলুন, ওহে মূর্খের দল, আমি কি আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করব তোদের হুকুমে? তাহলে বোঝা গেল মূর্খ লোকেরা, জাহেল লোকেরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদতকে আহ্বান করে। শয়তান এদের সুরাত ধরে মুরিদ হয়ে লক্ষ লক্ষ মুরিদ জমা হয় রাস্তার মোড়ে, যেখানেই কোরআন সুন্নাহর কথা বলবেন দেখবেন একদল মুরিদ, এই চরমনাই পীরের মুরিদ, আশ্রশির মুরিদ, দেওয়ানবাগি চন্দ্রপাড়া কত পাড়া পড়া আছে, আবিজুবি যত আছে, এই সবগুলোর কাজ হচ্ছে একই, কোরআন সুন্নাহর উপর আমল করলে তার বিরুদ্ধে লেগে যায়। এরা ইহুদির বিরুদ্ধে লাগে না, খ্রিস্টানদের বিরুদ্ধে লাগে না, এরা কাদিনের বিরুদ্ধে লাগে না, যতটা বিরোধিতা করে আমাদের হকপন্থী কোরআন সুন্নার কথা বলা যায় তাদের বিরুদ্ধে। এদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে কোরআন সুন্না, এদের দুশ্মন ইহুদি না, এদের দুশ্মন খ্রিস্টান না, এদের দুশ্মন হিন্দু না, এদের দুশ্মন বৌদ্ধ না, এদের দুশ্মন একমাত্র দুশ্মন হচ্ছে কোরআন এবং সুন্নার কথা জ্বালা পড়ে আল্লাহর নবীর খালেজ উম্মত, যারা তারা হচ্ছে এদের প্রথম টার্গেট। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, আফা গায়রাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, ওই জাহেলের দল, আইয়ুহাল জাহিল, ওই জাহেলের দল, আমাকে কি তোরা হুকুম করছো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করার জন্য, পীরের ইবাদত করার জন্য, মাজারে পূজা করার জন্য, নেতা নেত্রীর কথা বলার জন্য, মূর্তি পূজা করার জন্য, আগুন পূজার জন্য, জনকের আর ঘোষকের মূর্তি পূজা করার জন্য, আইয়ুহাল জাহিলুন? এরপর আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে সূরা ফোরকানের 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান, যারা আল্লাহর সঠিক বান্দা তাদের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, তারা জমিনে অহংকার করে নম্রভাবে চলে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহেলরা মূর্খ পীরের মূর্খ মুরিদরা মূর্খ নেত্রীদের মূর্খ অনুসারীরা, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে বিভিন্ন উস্কানি দেয়, জাহেলরা যখন তাদেরকে খোঁচা মারে উস্কানি মারে, কালু সালামা, তখন তারা বলে সালামা, ভাগ ওইখান থেকে, তোমার সাথে আমার কথা নাই, কালু সালামা, তারা সালামা দিয়ে কেটে পড়ে যায়। সূরা ফোরকানের 63 নম্বর আয়াত, আমি আমার ভাইদেরকে বলছি এই জাহেল পীর মুরিদদের মধ্যে আছে, এদের সাথে তর্কে লাগার কোনো প্রয়োজন নেই, ওদের সঙ্গে ঝগড়া লাগাবার কোনো প্রয়োজন নেই, আপনারা যে সমস্ত ছেলেরা এখনো কোনো পীরে মুরিদ হয় নাই, মাথাটা খালি আছে, ওদের কাছে তাওহীদের জেহাদ দাওয়াত পৌঁছান, ওরা সহজে কবুল করবে, ওদের কাছে দাওয়াত দেওয়া সহজ, আর যাদের মাথায় পীর ঢুকে গেছে, ফেরকা ঢুকে গেছে, তরিকা ঢুকে গেছে, ওখানে আপনাকে দুইটা কাজ করতে হয়, একটা হলো প্রথম জঙ্গল পরিষ্কার করা, এরপরে তাওহীদের দাওয়াত দেওয়া, ওটা ঢুকে নাও ঢুকে জঙ্গল তো পুরো পরিষ্কার করা যায় না, ঠিকই যায় কিছু না কিছু, আর যাদের মাথায় এ সমস্ত জঙ্গল ঢুকে নাই আপনি তাদেরকে দাওয়াত দিলে সহজে তারা কবুল করবে। এজন্য কোরআনের এই নির্দেশ আমরা খুব ফলো করবো দাওয়াতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সর্বহুমুল জাহিলুন, যখন জাহেলরা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়, জাহেলরা তাদেরকে খেতাব করে, সম্বোধন করে, কথা বলে, জাহেলরা যখন তাদের উপর গায়ে পড়ে জড়ায়, খাতাবাহুম কালু সালামা, তারা বলে সালামা, তোর সঙ্গে কথা নাই, চলো আমার কাজ করি, তোর কর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোর কর্ম তোর জন্য, আমার ধর্ম আমার জন্য। সূরা ফোরকানের 63 নম্বর আয়াত। এরপরে বিপদ আপদ মুসিবত, এটাও শয়তানের একটা অস্ত্র। আগের যুগের কুফফাররা পর্যন্ত বিপদ আসলে খালেদ নবী ডাকতো কাকে? কোরআনে আছে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকতো। আর এখন লোকেরা বিপদে পড়লে দৌড়ে মাজারে। তাহলে বুঝা গেল মক্কার আবু জাহেল আবু লাহাবদের যুগে কাফেরদের যে চরিত্র ছিল, কঠিন বিপদে পড়লে এই দেব দেবী খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা সব ভুলে গিয়ে ডাকতো কাকে? কোরআনের বহু আয়াত আছে, এখন আর দলিল সব বলতে পারছি না, সময় একেবারে বেশি হয়ে যাচ্ছে। কোরআন বলছে মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠ ভাবে খালেদ ভাবে তারা আল্লাহকে ডাকত। আর আমাদের দেশের লোকেরা বিপদে পড়লে খালেদ ভাবে আল্লাহকে বাদ দিয়ে মাদার দৌড়ায়, পীরের দরবার প্রার্থনা করে। তাহলে পরিষ্কার হয়ে গেল এই বিপদ আপদ মুসিবত এটা আল্লাহর কাছে রহমত, ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, এটা ছিল মুমিনদের জন্য রহমত। এখন এটা গেছে একটা কি হয়ে, শয়তানের হাতিয়ার হয়ে, মাজার পূজা করো, মাজারে মান্নত করো, গায়রুল্লাহ পশুদবাই করো, এটা পরিষ্কার শিরিক, এগুলো করাচ্ছে শয়তান বিপদের মাধ্যমে। এমনিভাবে মিডিয়া, শয়তানের একটা অস্ত্র মিডিয়া, এই বিবিসি, ভয়েস অফ আমেরিকা, অমুক তমুক, এইগুলো বিভিন্ন ভাবে ইসলামকে কলঙ্কিত করে মিথ্যা খবর ছড়ায়। মুজাহিদিনদের যদি কোনো ভালো খবর থাকে, এটাকে কেমনে না বলে পারা যায় না, বললো বিভিন্ন কালারিং করে বলে। আর যদি ওদের কোনো ভালো খবর থাকে, সেটাকে বারবার প্রচার করে। এজন্য কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, যদি ফাসিক তোমাদের কোনো খবর দেয়, ফাসিক তোমাদের কোনো সংবাদ দেয়, ফাতাবায়্যানু, ভালো করে যাচাই বাছাই করো, ভালো করে বুঝে নাও, সত্য না মিথ্যা যাচাই করো। কারণ কি? কারণ ওদের খবর ভিত্তি করে আনতুসিবু কওমান বিজাহালা, তোমরা জাহালতের কারণে অজ্ঞতাবশত কোন কওমের এমন কিছু করে ফেলবে, ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, তোমরা শেষ পর্যন্ত নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে। বিভিন্ন ভাবে গন্ডগোল লাগায় মুমিনদের মধ্যে, গন্ডগোল লাগানো মুজাহিদদের মধ্যে, গন্ডগোল লাগানো। দেখেন না কয়েকদিন এবার কিভাবে লিখেছে যে আইমান আল জাওয়াহিরি এইটা বলেছে মুজাহিদের বিপক্ষে, লাদেনের বিরুদ্ধে ছিল, এইসব লাগাইয়া মুজাহিদদের বিরুদ্ধে বিতর্কে সৃষ্টি করে দেওয়া, এই কাজগুলো শয়তান করে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ফাতাবাইয়ানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, ফাসিক যদি কোনো সংবাদ দেয়, খবর দেয়, তাহলে ফাতাবাইয়ানু, ভালো করে যাচাই করো, বাছাই করো, এরপরে তোমরা খবরটা গ্রহণ করো, ফাতুসবিক, যাতে করে তোমরা কাফেরের ফাসিকের খবর বা ভিত্তি করে কোনো অন্যায় কাজ করে না বসো। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। এমনি ভাবে শয়তানের অনেক অস্ত্র আছে, শয়তানের অস্ত্র তাগুতি শক্তির সমর শক্তি, এটা শয়তানের অস্ত্র। সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 173 নম্বর আয়াত দেখবেন, সূরা আনফালের 60 নম্বর আয়াত দেখবেন। এমনি ভাবে দুনিয়ার প্রতি ভালোবাসা, এটা একটা শয়তানের অস্ত্র। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কলবুল কাবীর সাব্বান ফি ইসনাতাইন, বুড়া মানুষ, মানুষ বুড়া হয় আর দুইটা জিনিস তার যৌবন হয়। দুইটা জিনিস কি হয়? একদিকে মানুষ বুড়ো হয় আর একদিকে দুইটা জিনিস যুবক হয়। সে দুইটা কি কি? হুব্বু দুনিয়া ওয়া তুলুল আমাল, একটা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা আর একটা হলো দীর্ঘ আশা, বড় বড় পরিকল্পনা করা। বয়স হয়ে গেছে 90 বছর, এখন 100 বছর ওজন জমি লিজ নিয়েছে। বয়স হয়ে গেছে 60 বছর 80 বছর, জমি লিজ নিয়েছে কত বছরের জন্য? 100 বছর, 90 বছর জমি লিজ নিয়ে নিচ্ছে। এটা সব বুড়াদের কথা না, যে বুড়াগুলো আল্লাহর দিকে রুজু তাদের মধ্যে আসে না, এগুলো শয়তানের হামলা আসে কার উপরে? যারা শয়তানের লোক তাদের উপরে আসে, সবার কথা না। অনেক মুরব্বীরা এখানে আছেন, আলহামদুলিল্লাহ তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে না, তারা অকাতরে সবকিছু বিলীন করে দেয়। আজকেও এক মুরব্বী, আমাদের এই মসজিদের যে জন্য টাকা চেয়েছিলাম 60 লাখ টাকার প্রয়োজন, আলহামদুলিল্লাহ এক ভাই আমাদেরকে 1 লাখ টাকা দিয়েছেন। আমি নাম বলছি না, তাদেরকে নাম বলে কারো আমি ছোট করতে চাই না, আল্লাহর কাছে পূর্ণ আজর পাবে, প্রকাশ করতে যাচ্ছেন। জন্য যাই হোক, এরকম মুরব্বী যারা যারা দুনিয়াকে বিসর্জন দিয়ে দিনের কাজে অসহযোগিতা করে, তারা কি এটার মধ্যে আছে নাকি? আছে কারা? যাদের মধ্যে বুড়ো হয় আর ছেলেকে বলে খবরদার আল্লাহর রাস্তা দাঁড় করবি না, মার কাছে যাবি না, ওসিয়াত করে, তুই খাবি কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কলবুল কাবীর শাব্বান, বুড়া মানুষের দুইটা জিনিস যুবক হতে থাকে, কয়টা জিনিস? ফিসনা তাইনে, দুইটা জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া তুলুল আমাল, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং লম্বা লম্বা আশা করা। এই হাদিসটা আছে সুনান আবি, এই হাদিসটা আছে সহিহ বুখারীর, সহিহ বুখারীর 6420 নম্বর হাদিস। এই হাদিসটা আরো আছে সহিহ মুসলিমের 2459 নম্বর হাদিস, সহিহ মুসনাদ আহমদের 12997 নম্বর হাদিস। ওসে এখানে একটু ব্যস্ত আছে, আল্লাহ রাসূল আরেকটু সুন্দরভাবে বলেছেন, আহর ইয়াহরুমু ইবনু আদম, বনি আদম বুনা বুড়ো হয়, ওয়া তাশিব্বু মিন ইসনানে, আর দুইটা জিনিস যুবক হয়। বনি আদম একদিকে বুড়ো হয় আর তার দুইটা জিনিস যুবক হয়, একটা হচ্ছে আল হিরসু আলাল মাল, মালের প্রতি লোভ, আর একটা হচ্ছে আল হিরসু আলাল উমর, বয়স বাড়ার লোভ, আরো বাঁচতাম আরো বাঁচতাম 100 বছর বাঁচতাম, এটা মাথায় থাকে। এরপরে শয়তানের আরেকটা অস্ত্র হচ্ছে প্রশংসা পাওয়ার, প্রশংসা বা লৌকিকতা। এটা সূরায়ে বাকারার 264 নম্বর আয়াত দেখবেন, সূরায়ে নিসার 38 নম্বর আয়াত দেখবেন। এরকম ভাবে কৃপণতা, দারিদ্রতা ও অপমানের ভয় দেখানো, এটা সূরায়ে বাকারার 668 নম্বর আয়াতে আছে। শয়তান এটা মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কোরআন বলছে, আশ-শয়তানু ইয়াইদুকুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ওয়াদা দেয়, ওয়া ইয়ামুরকুম বিল ফাহশা, অন্যায় কাজে উৎসাহিত করে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা, আর আল্লাহ তার বিরুদ্ধে তোমাদেরকে ক্ষমা এবং অনুগ্রহ করার ওয়াদা করছেন। কার ওয়াদা মানবো, শয়তানের না আল্লাহটা? শয়তানের একটা ওয়াদা হচ্ছে দারিদ্রতার ভয় দেখানো। শয়তানের এরকম ভাবে ওয়াদা আছে আকাবের মুরব্বী, এদের মাধ্যমে এদের দোহাই দেওয়া। কোরআনে বলছে সূরায়ে আনআমের 123 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা ফী কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, আকাবের কথা কথা আকাবের, আকাবের কোরআনে আকাবের শব্দের ব্যবহার করেছে বড় বড় শয়তানদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা ফী কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, আমি প্রতিটি জনপদে কিছু বড় বড় মুজরিম অপরাধী আকাবের বানিয়েছি, কি বানিয়েছি? আকাবের, আকাবিরা মুজরিমিহা, তারা করে কি, লিয়াম কুরু ফিহা, এখানে বলে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কেমনে হকের বিরুদ্ধে করা যায়, হককে দমিয়ে রাখা যায়, হকের পক্ষে যারা কথা বলে তাদেরকে কেমনে চাপানো যায়, লিয়াম কুরু ফিহা। আল্লাহ বলছেন, মা ইয়াম কুরুনা ইল্লা বি আনফুসিহিম মা ইয়াশউরুন, তারা যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করছে ওটা নিজের বিরুদ্ধেই করছে, যদিও সেটা পাচ্ছে না, আমাদের ক্ষতি হচ্ছে নাকি? যত চক্রান্ত ক্ষতি আমাদের, ক্ষতিটা তাদের নিজেদেরই হচ্ছে। এমনি ভাবে শয়তানের আরো হাতিয়ার আছে হাহুতাস করা, আফসুস করা, কোনো দিন ছুটে আহারে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এই শয়তানের হাতিয়ার, এর মাধ্যমে সে পাপ কাজে লিপ্ত করায়, আহারে এটা হয়ে গেল, আমি এত ইবাদত করি, কই আল্লাহ ইবাদত করলো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের আয়াতও আছে সম্পর্কে, হাদিসও আছে, হাদিসটা শুনে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আসাবাকা শাইউন, সংক্ষেপ করছে, ওয়াইন আসাবাকা শাইউন, যদি তোমার কোনো বিপদ আসে, ফালা তাকুল, তুমি বলো না, লাউ আন্নি ফাআলতু কানা কাযা ওয়া কাযা, যদি আমি এইটা করতাম তাহলে এটা এরকম হতো, এরকম হতো, এমন এমন হতো, এটা বলো না, বরং বলো, ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তাআলা যেটা তাকদিরে রেখেছেন তাই তিনি করেছেন, তাই হয়েছে। কি বলতে হবে? কদ্দারাল্লাহু কি বলতে হবে? যখন কোন বিপদ আপদ আসে বলবেন যে আরে যদি এইটা করে এটা হতো, যদি, আল্লাহ রাসূল পরে বলেছেন, ফাইনাল্লাহু তাফতাহু তাফতাহু আমালা শাইতান, এই যদি, এই যদি বলাটা শয়তানের দরজা খুলে দেয়, যদি হচ্ছে শয়তানের চাবি, যদি কি, যদি এটা করতাম এটা হতো, এই যে যদি বলে হাউতাস করে শয়তানের চাবি, এটা এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 6946 আর ইবনে মাজার 79, সুনানে কুবরা বাইহাকির 20668 নম্বর হাদিস। এরপরে পবিত্র অনুসরণ করা, কুধারণা করা, এগুলো প্রত্যেকটা শয়তানের হাতিয়ার, অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, আরও অনেকগুলো হাতিয়ার আছে শয়তান মানুষের শত্রুতা সৃষ্টি করে, একটা অস্ত্র আছে তার, এরকম আরও আছে। এটা আছে সূরায়ে, ওই হাদিসটা আছে কোরআনে আছে, সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 51 নম্বর আয়াত, ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, গন্ডগোল লাগাই দেয়। আর আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমের 7281 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শাইতানা কদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাযিরাতিল আরব, আরব ভূখণ্ডে শয়তানের ইবাদত করবে মুসল্লিরা, এর থেকে শয়তান নৈরাশ হয়েছে। ওয়ালাকিন ফিত্তাহরিস বাইনাহুম, কিন্তু শয়তান মানুষের মধ্যে যুদ্ধ লাগাই যায়, গন্ডগোল লাগাই দেওয়ার ব্যাপার নৈরাশ হয় নাই। তাহারিস বলা হয় আসলে গরুর যে সিংহে যুদ্ধ করে, গরু গুতগুতি করে, এটাকে বলা হয় কি তাহারিস, অর্থাৎ মানুষের মধ্যে মুমিনদের মধ্যে গুতগুতি করে লাগাই দেওয়া, এটা শয়তানের কাজ। মুসলিমের 7281 নম্বর আয়াতে এরকম ভাবে মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ, এটা কোরআনে আছে সূরা নিসার 4 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চায়, শয়তানরা চায়, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, যাতে তোমরা তোমাদের অস্ত্র থেকে, তোমাদের সামান থেকে গাফিল হয়ে যাও, বিমুখ হয়ে যাও, অস্ত্র ভুলে যাও, ফায়ামিলু আলাইকুম মাইলাতান ওয়াহিদা, যাতে তারা তোমাদেরকে একবারে হামলা করে ধ্বংস করতে পারে। স্পষ্ট আয়াত কোরআনের, মুমিনদেরকে নিরস্ত্রকরণ। এই নিরস্ত্রকরণ প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য শয়তান মাঠে নামিয়ে দিয়েছে বহু ধরনের একশ্রেণী আলেমদেরকে। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।